Che bella giornata c'eri, devo. Che vedo un pacco qua se vuoi. Che bella giornata pace di devo, che vedo un pacco qua se vuoi. Murahichi to bataku ane, mupe moku kepe au bujibu. Ue besati ki dino rati tori sopono deke, ocha ki tale tori nare hajare kovita leke, kebe ase podibu. Kebe raja rapa cheri debu, kebe tomo pa khaku asibu. Mura hichi to bataku ane, mo prema ko kebe au bujibu. কবিতা লেখে কেবে আসে পড়িবু কেবে রাজার পাচেরি দেবু কেবে তোমো পাখকু আসিবু মুরা হিছি তো বাটকু আনে মো প্রেমকু কেবে আউ বুঝিবু Thank you.